na na na na ar bilombo noy ar bilombo noy ar bilombo na na ar bilombo noy এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত আছে যত হাড় সবই তো শক্ত এখনো ধকল সয় এখনো আছে সময় আর বিলম্ব নয় আর বিলম্ব না না আর বিলম্ব নয় দুনিয়ায় কত আছে দেখবার কত কি জানার কত কি শেখার সবই তো বাকি কিছুই দেখা হয় নাই দুনিয়ায় কত আছে দেখবার কত কি জানার কত কি শেখার ঘরে কেন বসে রয়েছি বেকার ঘরে কেন বসে রয়েছি বেকার আর কি সহ্য হয় আর কি সহ্য হয় অসহ্য এখনো আছে সময় আর বিলম্ব না না আর বিলম্ব না না আর বিলম্ব না চলো এ কোথাও ঘুরে আসি গিয়ে চলো যাই ঘুরে চলো যাই ঘুরে আসি প্রাণে ভরে বনেতে পাহাড়ে মরু প্রান্তরে বনেতে পাহাড়ে মরু প্রান্তরে